ঢাল তরোয়াল হাতে নিয়া করবে সমাধান, তাওহীদি এক ঝান্ডা নিয়ে এলো নজওয়ান, এলো নজওয়ান, তাওহীদি এক ঝান্ডা নিয়ে এলো নজওয়ান, এলো নজওয়ান। কবরে পূজা দুর্গা পূজা পূজার নাই কোশেষ, কবরে পূজা দুর্গা পূজা পূজার নাই কোশেষ, জন্ম মৃত্যু আর চল্লিশাই হইয়া গেছে দেশ, কবরে পূজা দুর্গা পূজা পূজার নাই কোশেষ, জন্ম মৃত্যু আর চল্লিশাই হইয়া গেছে দেশ, ওরে একমাত্র কুরআন দিয়া, ওরে একমাত্র হাদিস দিয়া করবে সমাধান, তাওহীদি এক ঝান্ডা নিয়ে এলো নজওয়ান, এলো নজওয়ান, তাওহীদি এক ঝান্ডা নিয়ে এলো নজওয়ান, এলো নজওয়ান। সুনয়ারা বিদাতিরা, সুনয়ারা বিদাতিরা থাকরে সাবধান, তাওহীদি এক ঝান্ডা নিয়ে এলো নজওয়ান, এলো নজওয়ান। ওরে সমাজ থেকে ভ্রান্ত নীতি করবে এরাই সাপ, আদি থেকে এই পর্যন্ত করেছে যারা পাপ, সমাজ থেকে ভ্রান্ত নীতি করবে এরাই সাপ, আদি থেকে এই পর্যন্ত করেছে যারা পাপ, ওরে ঢাল তরোয়াল হাতে নিয়া, ওরে ঢাল তরোয়াল হাতে নিয়া করবে সমাধান, তাওহীদি এক ঝান্ডা নিয়ে এলো নজওয়ান, এলো নজওয়ান, তাওহীদি এক ঝান্ডা নিয়ে এলো নজওয়ান, এলো নজওয়ান। আল কুরআন আর হাদিস নিয়া হইবে যখন খাড়া, মানবি না ভাই কারো কথা আল্লাহ রাসূল ছাড়া, আল কুরআন আর হাদিস নিয়া হইবে যখন খাড়া, মানবি না ভাই কারো কথা আল্লাহ রাসূল ছাড়া, ওরে একমাত্র ওহী দিয়া, ওরে একমাত্র হাদিস দিয়া করবে সমাধান, তাওহীদি এক ঝান্ডা নিয়ে এলো নজওয়ান, এলো নজওয়ান, তাওহীদি এক ঝান্ডা নিয়ে এলো নজওয়ান, এলো নজওয়ান, তাওহীদি এক ঝান্ডা নিয়ে এলো নজওয়ান, এলো নজওয়ান। আসসালামু আলাইকুম।